পছন্দ করেন না। আমি শুনলাম কি ব্যাপার আছে আব্দুল্লাহ সাহেব ভাই, কি ব্যাপার আপনি টেপ বাজাচ্ছেন, গান বাজাচ্ছেন কেন? তাতে কি হুজুর, আপনি আমাকে দিচ্ছেন, আমি এই ছামাকে ব্যবহার করতে পারি, আমি খুশ হব না না খুশ হব? যা আমি টেপটা ধরো আমি গান বাজনা পছন্দ করি না, সে গান বাজনা শোনাচ্ছে। হ্যাঁ, আপনি ওয়াজ শুনবেন, কোরআন শুনবেন, যে হালাল জিনিস তাই শুনবেন, যে যা শুনলে আমি খুশ হব তাই শুনবেন, কিন্তু আপনি আমি যা অপছন্দ করি তাতে আপনি ব্যবহার করছেন, তাহলে আমি খুশ হব না না খুশ হব? না খুশ হব, এটা আপনার কৃতজ্ঞতা হবে না অকৃতজ্ঞতা হবে? অকৃতজ্ঞতা হবে। এই তিনটে জিনিস মনে রাখো, তিনটে জিনিস করলে কৃতজ্ঞতা জ্ঞাপন হয়, শুক্রিয়া জ্ঞাপন হয়, আর এর মধ্যে যদি একটা না করা হয় তাহলে কি হয়? কুফরিয়া হয়, অকৃতজ্ঞতা হয়, আর সেই কুফরি কিন্তু বড় কুফরি না, এটা কি ছোট, তাই না? ছোট কুফরি। তারপর শুনুন অন্য উদাহরণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, মুসলমানকে গালি দেওয়া ফাসেকি, আর তার বিরুদ্ধে যুদ্ধ করা বা তাকে হত্যা করা কুফরি। কোন মুসলমানকে হত্যা করা কুফরি, হত্যা করা কি কুফরি? হ্যাঁ, কেউ তার ইমান ঠিক আছে কিন্তু একজনকে হত্যা করেছে, তার জন্য কি হবে? কাবিরা গুনাহ হবে। কিন্তু এখানে কুফর বলা হলো কি? কুফরি এই জন্য বলা হলো যে এটা হচ্ছে আমালি কুফর, ছোট কুফরি, এটা হলো কি? ছোট কুফরি, ঠিক আছে? তারপর আরো উদাহরণ নেন, লা তারজিউ বাদি কুফারা, তোমরা আমার পরে কাফের হয়ে যেও না, ইয়াযরিবু বাদুকুম রিকাবা বাদ, আপসে গৃহযুদ্ধ করবে, আপসে মারামারি করবে, আপসে লড়াই করবে, তার মানে বোঝা গেল কি? যে আপসে লড়াই করলে কি হয়? ছোট কুফরি হয়, কুফরি হয়, কিন্তু সেই কুফরি কি? ওই কুফরি না। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াইন তাই ফাতানি মিনাল মুমিনিনা ক্বাতালু, ওয়াইন তাই ফাতানি মিনাল মুমিনিনা ক্বাতালু, দেখেন মুমিনদের দুই দল যদি লড়াই করে তাহলে মুমিন বলা হবে না হলো না? লড়াই করছে তাও মুমিন বলা হলো, কারণ বোঝা গেল কি? যে লড়াই করলে ইমান থেকে খারিজ হয়ে যায় না, কিন্তু তার কাজটা কি হচ্ছে? তার কাজটা হচ্ছে কুফরি, কিন্তু সেই কুফরি কি? কাফেরদের কাজ, সেই কাফের সেই কুফরিটা হলো ছোট কুফরি, বড় কুফরি না। তারপরে আরো দেখুন হাদিসে আছে, মান হানাফা বি গায়রিল্লাহ ফাকাদ কাফারা ওয়া আশরাক, যে ব্যক্তি গায়রুল্লাহর নামে কসম খাবে সে কাফের হয়ে যাবে অথবা মুশরিক হয়ে যাবে। এটা কোন কাফের হয়ে যাবে? ছোট কাফের, কারণ সে জানে যে আল্লাহ আছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে করছে কি? কসম খাচ্ছে কার নামে? গায়রের নামে, পীরের নামে খাচ্ছে, কাবার নামে খাচ্ছে, নবীর নামে খাচ্ছে, ছেলের নামে খাচ্ছে, ছেলের মাথা শুয়ে বলছে, মায়ের নামে খাচ্ছে, হ্যাঁ বাপের নামে কসম খাচ্ছে, আমি বাপের কসম করে বলছি, শুনেছেন এগুলো? মায়ের কসম খেয়ে বলছি, কে বলে আমি ছেলের কসম খেয়ে বলছি, হ্যাঁ এইভাবে বলে থাকে, তাহলে কি কয় এটা? আপনি আল্লাহর প্রতি বিশ্বাস আছে ঠিক আছে, কিন্তু এই বলে সে কুফরি করে, এটা হচ্ছে ছোট কুফরি, এই শ্রেণী ছোট কুফরি, যা মানুষকে কাফের বানিয়ে দেয় না, কিন্তু ছোট কুফরি হয়। আর কোন কথা ইনশাল্লাহ পরে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।